Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন এবং ইসলামী অর্থের কত গুরুত্ব আছে সে সম্পর্কে আলোচনা শুনছেন। দান নিয়ে আমরা যে আলোচনা করছিলাম, দান হচ্ছে মানুষের দান, দানশীলতা ইসলামী অর্থনীতিকে মজবুত করার মতো একটা উৎস। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দান করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন দান করো, এবং দান করার বিভিন্ন ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা তিনি বর্ণনা করেছেন। আমরা সেই বিষয়ক আলোচনাতে আরও কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি যে মহান আল্লাহ দান করাকে তার নিজের জন্য ঋণ গ্রহণ করা বলেছেন, এবং আর তিনি বলেছেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও, আমি এখন দুনিয়ার বুকে তোমাদের কাছ থেকে ঋণ নিতে চাই। আর তার মানেই হলো যে আমি এই ঋণ পরিশোধ করব, কারণ ঋণ হচ্ছে পরিশোধ্য। তোমাদের কাছে এখন ঋণ নেব, দুনিয়াতে ইচ্ছা করলে দুনিয়াতেই তোমাদের ঋণ পরিশোধ করব, আর না হয় আখেরাতে তোমাদের ঋণ পরিশোধ করব, এবং তাতে তোমরা সেটা বর্ধিত আকারে পাবে, প্রচুর রূপে পাবে। মহান আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইউক্রিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে কারদে হাসানা দেবে, কারদে হাসানা উত্তম ঋণ দান করবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা সেই ঋণকে বহু গুণে বর্ধিত করে দেবেন। মানুষ দুনিয়াতে ঋণ দেয়, সুদ খায়, মানুষ দুনিয়াতে ঋণ দেয়, মুনাফা নেয়, আল্লাহ তাআলা ঋণ চাইছেন এবং সেই ঋণের উপরে মুনাফা দেওয়ার ওয়াদা করছেন, আদআফান কাসীরা, তা তোমাদেরকে বহু গুণে বর্ধিত করা হবে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আর আল্লাহ তাআলা কারো জন্য সংকীর্ণতা আনেন আর কারো জন্য প্রশস্ততা আনেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। সূরা বাকারা 245 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আল্লাহ তাকে তা বহু গুণে বর্ধিত করে দেবেন, ওয়ালাহু আজরুন করিম, তার জন্য হবে সম্মানজনক পুরস্কার, সম্মানজনক বিনিময়। সূরা হাদিদ 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। সূরা হাদিদ 18 নম্বর আয়াত। যে যারা সাদাকা করে পুরুষ এবং সাদাকা করে মহিলা, সাদাকাকারী পুরুষ এবং সাদাকাকারী মহিলা, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহকে দান করে উত্তম ঋণ, যারা উত্তম ঋণ দান করে, ইউদাফু লাহুম, তাদেরকে তাদের জন্য বর্ধিত করা হবে, তাদের জন্য তা বর্ধিত করা হবে, ওয়ালাহুম আজরুন কারীম, তাদের জন্য হবে সম্মানজনক পুরস্কার। সুতরাং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই দানকে কারদে হাসানা বলেছেন, আমাকে ঋণ দাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করব, কিন্তু না যা দেবে তা না, বরং বহু গুণে বর্ধিত করে তা তোমাদেরকে ফেরত দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কৃপণ ও দানশীল ব্যক্তির উপমা বর্ণনা করে বলেন, ওদের উপমা দুটি লোকের মতো যাদের পরিধানে থাকে একটি করে লোহার জুব্বা, লোহার জুব্বা দেহে পড়ে আছে, তাদের হাত দুটি বুক ও টুঁটির সাথে জড়িভূত, এইভাবে জড়ানো আছে ওই জুব্বার ভিতরে। এরপর দানশীল যখনই একটু কিছু দান করে, তখনই সেই জুব্বা তার দেহে ঢিলা হয়ে যায়, এমনকি ঢিলার কারণে তা তার আঙুলগুলোকেও ঢেকে ফেলে এবং তার পদচিহ্ন, পাপ বা ত্রুটি মুছে দেয়। দান করলে সেই দান এমনভাবে বেড়ে যায় যে পদচিহ্নকে মুছে দেয়, তার মানে তার পাপ মুছে দেয়, দান তার পাপকে মুছে দেয়। পক্ষান্তরে কৃপণ যখনই দান করার ইচ্ছা করে তখনই সেই জুব্বা তার দেহে আরও এঁটে যায় এবং প্রতিটি কড়া তার নিজের জায়গায় বসে যায়। সে দান করা তৌফিক লাভ করে না, দান করে না। বর্ণনাকারী আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তার আঙ্গুল নিজের জামার বুকের খোলা অংশে রেখে ইঙ্গিত করলেন যে এইভাবে তার হাত এঁটে যায় আর সে দান করতে পারে না। তুমি তাকে দেখলে বলতে, তিনি জুব্বাকে ঢিলা করতে চেষ্টা করলেন অথচ তার ঢিলা হলো না। ঢিলা করতে চেষ্টা করা, এটা কার উদাহরণ? বখিলেন। আর বাকি যে দানশীল, যে দান করবে তার জুব্বা এমনিতেই ঢিলা হয়ে যাবে। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করা এবং না করার উদাহরণ দিয়ে এই লোহার জুব্বাওয়ালার কথা উল্লেখ করেছেন। দান করলে দানের দুনিয়ার একটা কারেন্ট সব আছে, মানে সাথে সাথে একটা সব আপনি নিজেই লক্ষ্য করতে পারেন। যদি আপনার কোনো রোগী থাকে, সেই রোগের চিকিৎসা আপনি দান দিয়ে করুন। তার মানে আপনার রোগী ভালো হোক, অনেকে কি করে, মানত মানে। আর বলছিলাম যে মানত করা হচ্ছে মাকরুহ। আল্লাহ, তুমি যদি আমার এই রোগীকে ভালো করে দাও তাহলে আমি তোমার রাহে বা মসজিদে 500 টাকা দেবো। তার মানে না যদি ভালো করো তাহলে কিছুই দেবো না। এই জন্য নজর হচ্ছে মাকরুহ। কিন্তু আপনি আপনার রোগী যখন বাড়িতে আছে কিংবা আপনি নিজে রোগগ্রস্ত রোগী, তখন আপনি দান করুন। কিসের নিয়তে? যে এরই বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে রোগমুক্ত করবেন। ওষুধ খাইয়ে চিকিৎসা করা হয় এবং ঝাড়ফুঁক করেও চিকিৎসা করা হয়, কিন্তু তোমরা দান করে চিকিৎসা করো। যখনই আল্লাহর রাস্তায় দান করবে তখন আল্লাহর তরফ থেকে এর বিনিময়ে তোমার রোগী সুস্থ হয়ে উঠবে। দান খয়রাত করলে পাপ মাফ হয়। মহান আল্লাহ দানশীল মানুষকে ক্ষমা করে থাকেন। তিনি বলেছেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানাই ইউদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম, সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তাহলে তিনি সেই দানকে বহুগুণে বর্ধিত করবেন আর তোমাদের জন্য ক্ষমা করবেন। ওয়া ইগফির লাকুম, এই দানের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু শাকুরুন হালিম, আর আল্লাহ হচ্ছেন গুণগ্রাহী, ধৈর্যশীল। আপনি আল্লাহর বান্দাদেরকে কিছু দিলে আল্লাহ তার শুকরিয়া আদায় করেন। আল্লাহ সেই গুণকে আল্লাহ তাআলা পছন্দ করেন, গুণগ্রাহী হন, তার মানে গুণের কদর করেন, দানশীলতার গুণের কদর করেন, আর তার জন্যই তাকে বলা শাকুর। মানুষ শুকুর গুজার হয়, আর আল্লাহ শাকুর মানে গুণকে স্বীকার করেন। আল্লাহ তাআলা হালিম, ধৈর্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাব বিন উজরাকে বলেছিলেন, ইয়া কাব বিন উজরা, আস-সালাতু কুরবান, আল্লাহ তাআলার নিকটে নৈকট্য দান করবে কে? নামাজ। ওয়াস-সিয়ামু জুন্নাহ, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কাল কিয়ামতে এই রোজা আপনার জন্য জাহান্নামের ঢাল স্বরূপ হবে। মানে জাহান্নামের ঢাল কাকে বলে? ঢাল তলোয়ার, জানেন তো, এইভাবে ধরলে পরে তরবারির আঘাত থেকে, তীরের আঘাত থেকে বাঁচতে পারবেন, ছাতার মতো, লোহার ছাতা, এ হচ্ছে ঢাল। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে তোমার জন্য ঢাল হবে এই রোজা। আর দুনিয়ার বুকে রোজা পাপ পঙ্কিলতা থেকে ঢাল হবে। তুমি রোজা রাখলে পাপ করবে না, তাই না? রোজার আসল উদ্দেশ্য কি? যে তাকওয়া হবে, আর তাকওয়া যার হবে সে পাপ করতে পারে না। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ, আর সাদাকা দান গুনাহকে মোচন করে ফেলে। কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিশ্চিহ্ন করে ফেলে, আগুন নিভিয়ে দেয়, তেমনি দান করলে পরে সেই দানের একটা পাওয়ার আছে, সেই দান তোমার পাপকে মোচন করে দেবে, মুছে দেবে। তার মানে বোঝা গেল, দান করলে আমাদের গুনাহ ক্ষমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিনে কঠিন রৌদ্র, এমন কি বলা হয়েছে যে 1 মাইল দূরে সূর্য আসবে। বর্ণনাকারী সাহাবী বলছেন যে জানি না সেই মাইল, এই মাপ জমিনের মাপ নাকি মিল, এই সোরমা লাগানো কাঠি, সোরমা কাঠি, তো এত কাছে, সোরমা কাঠি তো খুবই কাছে হয়ে যাবে, ঠিক আছে 1 মাইলই ধরলাম, 1 মাইল দূরে যদি সূর্য আসে তো কি সর্বনাশটা হবে জানেন তো? 1 মাইল তো দূরের কথা, এখন যে জায়গায় সূর্য রাখা আছে সেই জায়গা থেকে সামান্য যদি দূরে সরিয়ে দেওয়া হয় পৃথিবী কি হবে? গোটায় বরফে পরিণত হবে। আর যদি সামান্য আগিয়ে নিয়ে আসা হয়, এখনই তো বরফ গলতে শুরু করেছে, বিজ্ঞানীরা বলছে ধীরে ধীরে বরফ গলছে এবং প্রত্যেক বছর সামান্য করে 10 সেন্টি করে পানি বাড়ছে সমুদ্রের, এই সমুদ্রের পানি বাড়ার কারণে 100 বছর পর বা কিছু বছর পরে পৃথিবীর যে নিম্ন শ্রেণীর দেশগুলো আছে পানির তলায় চলে যাবে। এখন থেকেই সূর্যের তাপে বা মানুষের কৃতকর্মের ফলে নানা কলকারখানা, এই যে গাড়ি, এত এত গাড়ি, এই যে আমরা এসির ভেতরে আরাম নিচ্ছি, এসি কিন্তু বাইরে গরম ছাড়ছে, ভেতরে ঠান্ডা করলেও বাইরে গরম হাওয়া ছাড়ছে, এইভাবে পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করছি আর তার ফলে বরফ গলে যাচ্ছে। পৃথিবীর মেরুতে যে বরফগুলো আছে সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, আর যখন গলে যাচ্ছে তখন পানি বাড়ছে সমুদ্রের। এইভাবে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলছি। সূর্যের তাপের কারণেও আপনার বরফ গলতে পারে, পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হতে পারে। কেয়ামতের মাঠে ওই সূর্য 1 মাইল দূরে যদি আসে তো অবস্থা কি হবে হুজুর? অবস্থা তাহলে এই বডি থাকলে পরে আমাদের কি অবস্থা হতো বুঝতেই পাচ্ছেন। এই বডিতে আমাদের যখন প্রখর রৌদ্র, তখন যদি আমাদের এই বডি গায়ের কাপড় খুলে দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? আর কেয়ামতের দিনেতে এমনিতেই ন্যাংটা, সেই ন্যাংটা অবস্থায় আপনি যখন কেয়ামতের মাঠে দাঁড়াবেন আর সূর্য এত কাছে আসবে, তখন এত জ্বলন, এত জ্বালা, এত যন্ত্রণা আপনার দেহের মধ্যে আসবে সেটা আপনি অনুমান করতে পারেন। বাকি কথা একটু পরে বলছি বিরতির পর। প্রিয় দর্শক মন্ডলী, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, সূর্য 1 মাইল দূরে আসবে আর তখন রোদ্রে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা যাকে চাইবেন সেই রোদ্দুর থেকে বাঁচাবেন এবং নিজের আরশের ছায়ায় তাকে ছায়া দান করবেন। এ 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি সেই যে যার ডান হাত দান করেছিল, আর তার ডান হাত যা দান করেছিল তার বাম হাতেও জানতে পারেনি, গোপনে গোপনে দান করেছিল, এমন গোপনীয়তা অবলম্বন করেছিল যে ডান হাতের খবর বাম হাতেও জানে না। তার মানে খুবই গোপনভাবে আল্লাহর পথে ব্যয় করেছিল। এ সেই ব্যক্তি যে ওই দিনে ওই 1 মাইল নিচে সূর্য নেমে আসবে আর প্রখর রৌদ্রের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কুল্লু মুরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, মুসনাদে আহমদ হাকিমের হাদিস। প্রত্যেক মানুষ কাল কেয়ামতের দিনে তার সাদাকার ছায়ায় অবস্থান করবে যতক্ষণ না মানুষের মাঝে বিচার শেষ হয়েছে। কি সুন্দর ছাতা, ছাতার অর্ডার দিয়ে দেন এখন থেকেই। কেয়ামতের দিনে প্রখর রৌদ্র, সেই দিনে এই এত কঠিন এত প্রখর রৌদ্র কি করে সহ্য করব? কারণ সেই দিনকার বডি আমাদের এই দিনকার বডি থাকবে না, তাই না? এ বডি আর সে বডি আলাদা। যেমন যারা হাউজে কৌসারের পানি পান করবে, সে পানির গুণ কি? দুধ থেকে সাদা, আর বরফ থেকেও বেশি ঠান্ডা, আর মধুর থেকেও বেশি মিষ্টি। এখন যদি দুনিয়াতে দেওয়া হয় খাবেন আপনি? খেতে পারবেন? বরফ থেকেও যদি বেশি ঠান্ডা হয় আর মধুর থেকেও যদি বেশি মিষ্টি হয় খেতে পারবেন? সাদা যা হবে হবে, রংটা বোঝা গেল। কিন্তু বরফ এত ঠান্ডা, তার থেকেও যদি ঠান্ডা হয় আপনি পানীয় সে পানীয় খেতে পারবেন না। কিন্তু সেই দিনকার যে বডি, সেই দিনকার আপনার যে চেহারা মুখ, সেদিনকার আপনার যে খাবার চাহিদা, এটাই হবে সব থেকে প্রিয় পানীয়। যে পানীয় একবার পান করলে আর কোনো দিনই পেয়াস লাগবে না। হাউজে কাউসারের পানি একবার যদি পান করেন, আল্লাহ নবীকে দেয় না আতাই না কাল কাউসার, সেই কাউসার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া হয়েছে, তিনি নিজের হাতে আমাদেরকে পানি পান করাবেন, তবে কোনো বিদাতি সেই পানি পান করতে পারবে না। সেই পানি পান করবে এমন পানীয় যে সেই দিনকার বডির জন্য উপযুক্ত। বর্তমান বিশ্বে আমাদের পৃথিবীতে বসবাসকালে সেই পানি যদি আপনাকে দেওয়া হয় আপনি পান করতে পারবেন না, আপনার জন্য বাঞ্ছনীয় নয়, আপনার জন্য ভালো পানীয় নয়। এটা রোগ থেকে পানি কেউ পান করবে না, বেশি ঠান্ডা পানি। কেয়ামতের মাঠে আমাদের এই বডি থাকবে উলঙ্গ দেহ, যে দেহে কোনো কাপড় নেই, সেই দেহে এত এমন রোদ যে রোদ 1 মাইল দূরে সূর্য আছে, কত প্রখর হবে আর আমাদেরকে দগ্ধ করবে, চামড়া দগ্ধ হয়ে যাবে, তবুও ধ্বংস হয়ে যাবে না। জাহান্নামের আগুনকে দেখুন না, জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি। সেই জাহান্নামের আগুনে দেহ পুড়বে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই চামড়া পুড়ে যাবে আর চামড়ার বিনিময়ে নতুন চামড়া গজানো হবে যাতে করে শাস্তি ভোগ করতে থাকে। স্থায়ীভাবে, লিয়াজুকুল আজাব, স্থায়ীভাবে শাস্তি ভোগ করতে থাকে। সুতরাং সেদিনকার বডি হবে আলাদা, আর বডি সেই বডি নষ্ট হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আর জাহান্নামে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে। আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে আমাদের দেহ, আমাদের বডি তৈরি হবে, চামড়া অটোমেটিক তৈরি হবে, পূর্বে আবার ভালো হয়ে যাবে, পূর্বে আবার গজাবে চামড়া। কেন? আজাব ভোগ করানোর জন্য। কিয়ামতে যদি রোদ্দু থেকে বাঁচতে চান, ছাতা তৈরি করুন। কিসের ছাতা? সাদাকার ছাতা। তাহলে সেই ছাতার নিচে আপনি রোদ্দুর থেকে বাঁচতে পারবেন, রোদ থেকে বাঁচতে পারবেন, যে কিয়ামতের ভয়ানক রোদ। এ হাদিস শ্রবণ করে আবু মারসাদ কোনোদিন ভুলেও কিছু না কিছু সদকা করতে ছাড়তেন না। যখন হাদিস শুনলেন যে ছাতা তৈরি করো, কাল কিয়ামতের মাঠে ছাতা হবে এই সদকা, তখন আবু মারসাদ সাহাবি হাদিস শোনার পরে প্রত্যেক দিন সদকা করতেন, কিছু না কিছু সদকা করতেন। খবরদার, সামান্যকে তুচ্ছ করো না, কারণ একেবারে না দেওয়া আরো তুচ্ছ কথা। সামান্য দান করতে লজ্জা করো না, কারণ কিছুই না দেওয়া আরো লজ্জার কথা। অনেকে ভাবছে যে সামান্য দেবো, সামান্য আমি সামান্যের মালিক, সামান্য দিলেই বা কি, না দিলেই বা কি। কিন্তু আল্লাহ তাআলা সামান্যকেই বহু রূপে গণ্য করতে পারেন না, সামান্যই দিন। সামান্য দেওয়া লজ্জার কথা না, বরং একবারে না দেওয়াটা বেশি লজ্জার কথা। সুতরাং আপনি দিন, আপনার যা আছে, আপনার যেমন ক্ষমতা আছে আপনি দিন। জানেন, আমি দেখেছি চাঁদা আদায় করা, যখন এক দেশে মুসলিম ভাইরা যুদ্ধের কারণে তাদের ঘর বাড়ি ছেড়ে বাইরে বাস করছিল এবং তাদের খাবারও ছিল না সাথে, তখন চাঁদা আদায় হচ্ছিল টেলিভিশনে। এত চাঁদা আদায় হচ্ছে, চাঁদা আদায় হচ্ছে, ওলামারা চাঁদার জন্য উদ্বুদ্ধ করছেন, দানের জন্য উদ্বুদ্ধ করছেন, তোমরা দান দাও, তোমরা দান দাও, যা পারো তোমাদের কাছে, যা আছে তোমার মুসলিম ভাইদের জন্য দান দাও। তখন দেখেছিলাম মেয়েরা নিজেদের অলংকার খুলে দিয়ে পাঠাচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যখন বললেন, হে মহিলারা, তোমরা দান করো, দান করো, সাদকা করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামবাসিনী দেখেছি, তোমরা জাহান্নামে পুরুষদের তুলনায় বেশি গেছো। কারণ তোমরা কি করো, তোমাদের নামাজ রোজা কম, তোমাদের দিন কম, আর তোমরা স্বামীর নিমক হারামি করো, স্বামীর নাশুকরি করো, স্বামীর কাছে খাও পাও আর নাশুকরি করো। মেয়ে লোকের এমনি স্বভাব, হাজার দিলেও যায় না অভাব, এটা স্বামীর কাছ থেকে তাদের অন্তরে এরকমই আছে। না ফরমানি করো স্বামীর, স্বামীর কথা শোনো না, স্বামীর কথা অনুযায়ী চলো না, এই জন্য তোমরা বেশি জাহান্নামবাসী। মহিলারা কানের দুল আর নিজেদের অলংকার খুলে দিতে লেগেছিল, সেরকম দেখেছি যে মহিলারা নিজেদের অলংকার, বড় বড় হার সব দিয়ে পাঠাচ্ছে। এক মহিলা দান দিয়েছে এবং চিঠি লিখেছে যে, শেখ, আমি আমার কাছে, আমি যার মালিক আমি তাই দিচ্ছি, আপনার কাছে পাঠালাম, আমি শুধুমাত্র একটি অ্যানুসেলিন ইনজেকশনের মালিক, আমি আপনাকে দিয়ে পাঠালাম, যদি আমার কোনো মুসলমান ভাই বোনের কাজে লাগে তো লাগিয়ে দেবেন। দেখলেন, দান করা যে সামান্য দান, তার কাছে কিছু নেই, উদ্বুদ্ধ করা হচ্ছে, তার কাছে মাত্র যে তার সুগার আছে, ডায়াবেটিস রোগ আছে, ইনজেকশন নিতে, অ্যানুসেলিন ইনজেকশন, সেই ইনজেকশনটা দিয়ে পাঠিয়েছে, বলছে যদি আমার কোনো ভাই ডায়াবেটিস থাকে সেখানে তাদের কাজে লাগবে। আল্লাহু আকবার, এই হচ্ছে দান করার কি আগ্রহ। সামান্য কিছু হলো, যা আছে আপনি দান করুন, দান করা। অনেক সময় দানের সময় এমন জিনিস দরকার হয় যে আপনার ওই সামান্য জিনিস কাজে লাগবে, আর হয়তো বা সাবাকা দিরহামুন মিয়াত আলফি দিরহাম, এমন হতে পারে যে আপনার এক দিরহাম এক লক্ষ দিরহাম থেকেও উত্তম। আপনি যেমন উপার্জন করেন ছোট উপার্জন, সেই থেকে দান করলে বড় লোকদের দানের সমান হয়ে যাবে। সুতরাং দান করাকে ছোট ভাববেন না, দান করতে থাকুন। ইন্না সাদাকাতালা তুতফিও আন আহলিহা হাররাল কুবুর, সাদাকা কবরবাসীর গরমকে দূর করে দেয়। ওয়া ইন্নামা ইস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, আর মুমিন তার সাদাকার ছাতার নিচে কাল কিয়ামতে ছায়া গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মুমিনদের উপকার করতে পারি, মুসলিমদের উপকার করতে পারি। অর্থনীতি এই যে একটা প্রয়োজনীয় দিক, সেটাকে মজবুত করতে পারি আমরা আমাদের দানের মাধ্যমে, আমাদের যাকাতের মাধ্যমে, আমাদের ফিতরার মাধ্যমে, আমাদের ওসরের মাধ্যমে, আমাদের নফল সাদকার মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। সময় শেষ হয়ে এসেছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের মাধ্যমে সময়টা কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো যে, আপনি বলেছিলেন যে ভিক্ষা করা হারাম, গরিব মানুষ ভিক্ষা করে খেতে পারবে না, অথচ ওরা একটা ইনকামের পথ দিয়েছিল যে বিড়ি বেঁধে খাবে, বিড়ি বেঁধে খাওয়াও হারাম, তো ওই গরিব মানুষরা কি করে খাবে ওটা একটু ব্যাখ্যা দেয়া বুঝলে ভালো হতো। যখন দেখবে যে আমার রুজির রোজগার হচ্ছে না, আমার পেট চলছে না, তখন দেখছে দুটো পথ খোলা, একটা পথ হয় ভিক্ষা করো আর দ্বিতীয় পথ না হয় বিড়ি বাঁধো। যদি বলেন বিড়ি বাঁধা হারাম এবং ভিক্ষা করা হারাম, তাহলে তার জন্য আর কোন পথ আছে? আর কি কোনো পথ নেই? আল্লাহ তাআলার জমিনে আর কি কোনো পথ নেই? আরও বহু পথ আছে, আরও বহু হালাল পথ আছে, যদিও তাতে পয়সা কম হয় তবু আপনার পেট চলবে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে আমি কোনোভাবে হারামে যাব না, তুলনামূলকভাবে ভিক্ষা করা আর খারাপ কাজ করা, খারাপ কাজ আপনি করবেন না, যাতে ভিক্ষা করতে হলে আপনি করুন। ভিক্ষা করা হারাম হলেও কোনো নোংরা কাজ, খারাপ কাজ, হারাম ব্যবসা থেকে ভালো। সুতরাং এই দুটো পথই না, আরও পথ খোলা আছে আপনার। আপনি যদি চেষ্টা করেন, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার চেষ্টা করবে, হালাল রুজি অনুসন্ধান করার চেষ্টা করবে, আল্লাহ তাকে পথ বের করে দেবেন ইনশাআল্লাহ, তার পথ বেরিয়ে যাবে। খাবো না খাবো না, আপনার দেশে আপনারা জানেন যারা বলছে বিড়ি বাঁধে আমাদের প্রচুর উপকার হয়, আমাদের প্রচুর উপার্জন হয়, আমরা যদি এটাকে বন্ধ করে দিই আমাদের পেট চলবে না, সেই দেশেই আছে, সেই গ্রামেই মানুষ, বহু মানুষ আছে, গরিব মানুষ আছে যারা এটাকে হারাম মনে করে, বিড়ি বাঁধে না, তাদের সংসার চলছে, চলছে না চলছে না। তাহলে নিশ্চয়ই এটা একটা খোঁড়া যুক্তি, খোঁড়া ওজোর, যে খোঁড়া ওজোর পেশ করে আপনি হারামটাকে হালাল করতে চান। যদি আপনি মনে করেন এটা হারাম, খালাস বর্জন করুন, আপনি যারা পাঁচটা মানুষ আরো পাঁচটা মানুষ যেভাবে খাচ্ছে আপনি সেভাবে খান, ইনশাআল্লাহ আপনার জন্য পথ সহজ করে দেবেন। আর একটা প্রশ্ন, যে অনেক মাদ্রাসায় দেখি যে বিড়ির কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে এসে মাদ্রাসা চালায়, ওই মাদ্রাসায় আমাদের পড়াশোনা জায়েজ না জায়েজ নয়? যে মাদ্রাসা হারামের উপরে চলছে, যদি মনে করেন যে শুধুমাত্র হারামের উপরে চলছে, সেই মাদ্রাসায় খেয়ে পড়াশোনা জায়েজ না, হারাম খাওয়া জায়েজ না। কিন্তু যদি মখলুত হয়, তার মানে মিশ্রিত টাকা হয়, তাতে হালাল টাকা আছে, হারামও টাকা আছে, তাহলে বলেছিলাম যে তাদের যদি কেউ দাওয়াত দেয় এরকম মানুষ, তার কাছে খাওয়া যাবে। আর এই শ্রেণীর কোনো প্রতিষ্ঠান হয় যেখানে হালাল হারামে মিশ্রিত আছে, সেখানে শিক্ষা নেওয়া যাবে। যেমন সরকারি প্রতিষ্ঠানগুলো দেখুন, সরকারি মাল হালাল হারাম দুই আছে, সেখানে আমরা বিনা পয়সায় পড়াশোনা করছি। তো যেখানে মিশ্রিত মাল, সংমিশ্রিত মাল, হালাল হারামে মিশ্রিত মাল আছে, তাদের দাওয়াত খাওয়া জায়েজ, তাদের কাছে উপকার নেওয়া জায়েজ। যখন খাঁটিভাবে জানবো যে হারাম ছাড়া আর কোনো উপার্জন নেই, তখন আমরা নিশ্চিন্তভাবে জানবো যত কিছু আছে সব হারাম, অতএব তার একটুকু খেলেও সেটা আমি হারাম খাবো, তখন আমি সেখানে পড়তে যাব না, পড়াশোনা করব না, বা সেখান থেকে কিছু খাবো না। এই হবে তাকওয়া, এই হবে মুসলিমদের করণীয় কর্তব্য। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা কিনা বিহালালিকান হারামিক ওয়া আগনিনা বিফাযলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।